এই বন্ধু, আজকের দিনে কিছু হোক বলছিস? হ্যাঁ, তাহলে হোক। আবিরে আবিরে এসো আজ খেলি হোলি, আবিরে আবিরে এসো আজ খেলি হোলি, না বলা যত কথা রঙে রঙে বলি, না বলা যত কথা রঙে রঙে বলি, আবিরে আবিরে এসো আজ খেলি হোলি, আবিরে আবিরে এসো আজ খেলি হোলি। প্রথম বসন্ত চিরদিনই থাকে, মন যদি ভালোবাসা মনে করে রাখে, প্রথম বসন্ত চিরদিনই থাকে, মন যদি ভালোবাসা মনে করে রাখে, হৃদয়ে হৃদয়ে জানি তুমি আমারি, রঙেরই পরশটুকু তাই লাগে তারি, হৃদয়ে হৃদয়ে জানি তুমি আমারি, রঙেরই পরশটুকু তাই লাগে তারি, মনবনে ফুটে থাক ওই আঁখি কোলি,